ঝুমুরু বাজু ছিল রাধা পাউঁজি কুঞ্জ বনরে। ঝুমুরু ঝুমুরু বাজু ছিল রাধা পাউঁজি কুঞ্জ বনরে। ঝুমুরু ঝুমুরু বাজু ছিল রাধা পাউঁজি কুঞ্জ বনরে। কথা দিয়েছি আসিবি কালিয়া লো আসিবি কালিয়া, কথা দিয়েছি আসিবি কালিয়া লো আসিবি কালিয়া। অধা ছাই আলু আরে, অধা ছাই আলু আরে, অধা ছাই আলু আরে। ঝুমুরু ঝুমুরু বাজু ছিল রাধা পাউঁজি কুঞ্জ বনরে। ঝুমুরু ঝুমুরু বাজু ছিল রাধা পাউঁজি কুঞ্জ বনরে। কন্হেই কু নবা পাই রঙ্গ জীবর সে বাসজি চহটি